أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو الله رنامي نون والقلم وما يسطرون نون شبط قلمير ابن اوهر جهالي ببدد كورتها ما أنت بنعمة ربك بمجنون تمار پرتبالكر انقره تمي انمات نوم وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونَ تُمَارْ جَنَّ عَبُشَّي رَيَاتِ نِرِبِچِنَّ پُرُوشْكَار وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ تُمْنِي عَبُشَّي مُحَنْ چُرِتْرِ عُدِشْتِتُو فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ شِگْرَي تُمِي دیکھی بے ایبن اُحَرَو دیکھی بے بِأَيِّكُمُ الْمَفْتُونَ تُمَا در مدد کے بیکار گوستو إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين تمہار پرتبالک تو سمک ابگت আছেন কে তাহার পথ হইতে বিচ্যুত হইয়াছে এবং তিনি সম্যক জানেন তাহাদেরকে যারা সৎপথ প্রাপ্ত فلا تطع المكذبين সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করিও না ودوا لو تدهن فيدهنون ওরা চায় যে তুমি নমনীয় হও তাহলে উহারাও নমনীয় হইবে এবং অনুসরণ করিও না তাহার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত পশ্চাতে নিন্দাকারী যে একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায় যে কল্যাণের কার্যে বাধা দান করে যে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট রূঢ় স্বভাব তদুপরি কুখ্যাত এই জন্য যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধিশালী إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين উহার নিকট আমার আয়াত সমূহ আবৃত্তি করা হইলে সে বলে ইহা তো সেকালের উপকথা মাত্র سنسمه على الخرطوم আমি উহার সুর দাগাইয়া দিব إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين আমি উহাদেরকে পরীক্ষা করিয়াছি যেভাবে পরীক্ষা করিয়াছিলাম উদ্যান অধিপতিগণকে যখন উহারা শপথ করিয়াছিল যে উহারা প্রত্যুষে আহরণ করিবে বাগানের ফল এবং তাহারা ইনশা আল্লাহ বলে নাই অতঃপর তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে যখন উহারা ছিল নিদ্রিত فأصبحت كالصريم ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল فتنادوا مصبحين প্রত্যুষে উহারা একে অপরকে ডাকিয়া বলিল أن اغدوا على حرثكم إن كنتم صارمين তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চলো فانطلقوا وهم يتخافتون অতঃপর উহারা চলিল নিম্ন স্বরে কথা বলিতে বলিতে পদ্য যেন তোমাদের নিকটে কোন অভাবগ্রস্ত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে না পারে অতঃপর উহারা নিবৃত্ত করিতে সক্ষম এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল অতঃপর উহারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল তখন বলিল আমরা তো দিশা হারাইয়া ফেলিয়াছি বরং আমরা তো বঞ্চিত উহাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলিল আমি কি তোমাদেরকে বলি নাই এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছ না কেন قالوا سبحان ربنا إنا كنا ظالمين তখন ওরা বলিল আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছি আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম فأقبل بعضهم على بعض يتلاومون অতঃপর উহারা একে অপরের প্রতি দোষারোপ করিতে লাগিল قالوا يا ويلنا إنا كنا طاغين উহারা বলিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী। আসা রাব্বুনা আন ইউবদিলানা খায়রান মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। সম্ভবত আমাদের প্রতিপালক ইয়া হইতে আমাদেরকে উৎকৃষ্টতর বিনিময় দিবেন, আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হইলাম। কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। শাস্তি এরূপই হইয়া থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর যদি উহারা জানিত। মুত্তাকীদের জন্য অবশ্যই রয়েছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত তাহাদের প্রতিপালকের নিকট। আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য করিব? তোমাদের কি হইয়াছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিতেছ? তোমাদের নিকট কি কোন কিতাব আছে যাহাতে তোমরা অধ্যয়ন করো? যে তোমাদের জন্য উহাতে রয়েছে যাহা তোমরা পছন্দ করো? أَمْ لَكُمْ أَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ। তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রহিয়াছে যে তোমরা নিজেদের জন্য যাহা স্থির করিবে তাহাই পাইবে? سَلْهُمْ أَيُّهُمْ بِذَلِكَ زَعِيمٌ। তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো উহাদের মধ্যে এই দাবির জিম্মাদার কে? أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِنْ كَانُوا صَادِقِينَ। উহাদের কি কোন দেবদেবী আছে? থাকিলে উহারা উহাদের দেবদেবীগুলিকে উপস্থিত করুক যদি উহারা সত্যবাদী হয়। يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ। স্মরণ করো সেই দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হইবে, সেদিন উহাদেরকে আহ্বান করা হইবে সিজদা করিবার জন্য, কিন্তু উহারা সক্ষম হইবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা ওয়াকাদ কানু ইউদাউনা ইলা আস-সুজুদি ওয়া হুম সালিমুন। উহাদের দৃষ্টি অবনত, হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে, অথচ যখন উহারা নিরাপদ ছিল তখন তো উহাদেরকে আহ্বান করা হইয়াছিল সিজদা করিতে। ছাড়িয়া দাও আমাকে এবং যাহারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে, আমি উহাদেরকে ক্রমে ক্রমে ধরিব এমন ভাবে যে উহারা জানিতে পারিবে না। আর আমি উহাদেরকে সময় দিয়া থাকি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ। তুমি কি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে তাহা উহাদের কাছে দুর্ভহ দণ্ড মনে হয়? أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ। উহাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে উহারা তাহা লিখিয়া রাখে? فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوتِ إِذْ نَادَى وَهُوَ مَكْظُومٌ। অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না, সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করিয়াছিল। তাহার প্রতিপালকের অনুগ্রহ তাহার নিকট না পৌঁছিলে সে লাঞ্ছিত হইয়া নিক্ষিপ্ত হইত উন্মুক্ত প্রান্তরে। পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাহাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করিলেন। কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আচ্ছাড়িয়া ফেলিবে এবং বলে এ তো এক পাগল। কুরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ।